إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের শেষ জুমায় মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজান কোরআন নাজিলের মাস, মাহে রমজান যুদ্ধের মাস, ঐতিহাসিক বদরের যুদ্ধ এবং মক্কা বিজয়ের মতো যুদ্ধ রমজান মাসে সংঘটিত হয়েছিল। রমজান মাস তওবা ইস্তেগফারের মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীন ইসলামকে মানব জাতির জন্য দিয়েছেন বিজয়ী হওয়ার জন্য। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন যে তিনি রাসূলদেরকে দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, যাতে এই দ্বীন অন্য সমস্ত মতবাদ, অন্য সমস্ত দ্বীনের উপরে বিজয় লাভ করতে পারে। দ্বীন আগমন করেছে বিজয়ী হওয়ার জন্য, অন্য কোন মতবাদ, অন্য কোন ধর্ম, অন্য কোন তন্ত্র মন্ত্র যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে বিজয়ী থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলিম জাতির জন্য জিহাদ করা ফরজ আইন হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়াকুন আদ-দীন কুল্লুহু লিল্লাহ। তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও, কাতিলুহুম কিতাল করো, যুদ্ধ করো, কতক্ষণ পর্যন্ত, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা চিরতরে মিটে না যায়। ফিতনা মানে হচ্ছে শিরিক, ফিতনা মানে হচ্ছে আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কোন দ্বীন বিজয়ী থাকা। যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে কোথাও শিরিক বিজয়ী থাকবে, শিরিক যতক্ষণ পর্যন্ত মাথা চাড়া দিয়ে থাকবে, অতক্ষণ পর্যন্ত কাতিলুহুম তোমরা যুদ্ধ চালিয়ে দাও, ওয়াকুন আদ-দীন কুল্লুহু লিল্লাহ, সমস্ত শিরিক এবং সমস্ত বাতিল দ্বীন বাতিল হয়ে নিশ্চিহ্ন হয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও। এটা পরিষ্কার হয়ে গেল। অনেকে আছে দিন কায়েমের জন্য যুদ্ধ করার কোনো সুযোগ নেই, দিন কায়েম হবে দাওয়াতের মাধ্যমে। যদি দাওয়াতের মাধ্যমে সব লোক ইসলামে চলে আসে তাহলে আর জেহাদের প্রয়োজন হবে না। পরিষ্কার মনে রাখতে হবে, এই মতবাদ যারা প্রচার করে তাদের উদ্দেশ্য আর যাই হোক না কেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের 23 বছর জীবনে 27টা যুদ্ধের কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে বদর উহুদ খন্দকে অংশগ্রহণ করেছেন, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, মক্কা বিজয়ের সময় যুদ্ধের পোশাক পরে ময়দানে অবতীর্ণ হয়েছেন। সুতরাং যারা বলবে দিন কায়েমের জন্য জিহাদের প্রয়োজন নেই, দাওয়াতের মাধ্যমে সব লোক যদি হেদায়েত পেয়ে যায় আর জিহাদের প্রয়োজন নেই, তারা আল্লাহর নবীকে পর্যন্ত কলঙ্কিত করেছে, নবীর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, কোরআনের 400 আয়াতকে তারা অস্বীকার করেছে। ভাইয়েরা আমার, পবিত্র কোরআনে জিহাদ বললে ব্যাখ্যা করার সুযোগ ছিল, জিহাদ নফসের জিহাদ খানকায় গেলে শোনা যায়, পীর সাহেবদের কাছে শোনা যায়। আল্লাহর নবী নাকি কোন যুদ্ধের থেকে ফিরে এসে বলেছেন, ওরাজানা মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার, আমরা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে ফিরেছি, বড় যুদ্ধ নফসের যুদ্ধ। লজ্জা করা উচিত, ইহুদি খ্রিস্টানদের জাল তৈরি করে হাদিসকে দিয়ে মুসলিম যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য যতগুলো ষড়যন্ত্র করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে জাল হাদিস তৈরি করা। কারণ হচ্ছে বুশ ওবামার বোমা দিয়ে মুসলিমদের কিছু লোক হত্যা করা যায়, ইমান বিনষ্ট করা যায় না। ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে কিছু মুসলিমদের জীবন যেতে পারে কিন্তু মুসলিমদের ইমান ধ্বংস করা যায় না। ইমান ধ্বংস করার জন্য প্রয়োজন ছিল মুসলিম নামধারী টুপি দাড়ি পাগড়িওয়ালা তাহাজ্জুদ গুজার ইসলামের দায়ী মুহাদ্দিস মুফতির প্রয়োজন, যারা মসজিদের মেম্বার থেকে অথবা বড় বড় মঞ্চের থেকে মুসলিম জাতির সামনে যুবকদেরকে জিহাদ থেকে ফিরানোর জন্য ফতোয়া জারি করবে, যারা হাদিস তৈরি করে বলবে আমরা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে ফিরে প্রত্যাবর্তন করেছি, নফসের জিহাদ বড় জিহাদ, অস্ত্রের জিহাদ ছোট জিহাদ, এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে বলে। এই লোকগুলো যখন মসজিদের মেম্বার থেকে আর মাদ্রাসার দার্সগাহ থেকে এরকম ফতোয়া দেয় তখন লোকেরা গ্রহণ করে। এই লোকগুলোর প্রয়োজন ছিল একদল ইহুদি খ্রিস্টানদের 5-8টা গোলাম তৈরি করার, এবং সেক্ষেত্রে তারা অনেকটাই সফল হয়েছে। এখন অনেক মসজিদের মেম্বার থেকে বলা হচ্ছে জিহাদের প্রয়োজন নেই। ভাইরা আমার, আল্লাহর নবীর বদর উহুদ খন্দকরা কোন রকমের দাওয়াত ছিল? অনেকে বলে ঠিক আছে প্রয়োজন আছে, তবে জিহাদে যাওয়ার জন্য ঈমান মজবুত করার প্রয়োজন, জিহাদে যাওয়ার জন্য যে ঈমানের প্রয়োজন সেই ঈমান আমাদের নেই, আমরা দুর্বল ঈমানের অধিকারী। লজ্জা করা উচিত, সালাতের জন্য ঈমান শর্ত, হজ করার জন্য ঈমান শর্ত, সিয়ামের জন্য ঈমান শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি খ্রিস্টানদের উপরে সালাত ফরজ করেননি, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের উপরে রমজানের সিয়াম ফরজ করেননি, ইহুদি খ্রিস্টানদের উপরে হজ ফরজ করেননি। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, ঈমানদারের উপরে সিয়াম ফরজ। সিয়াম রাখার ক্ষেত্রে বলা হয় না আমার ঈমান মজবুত নাই, সিয়াম রাখতে ঈমানের প্রয়োজন, আমার ঈমান মজবুত নাই, নামাজ পড়তে ঈমানের প্রয়োজন, এক্ষেত্রে নামাজ পড়ে রোজা রাখে। আমি পরিষ্কার বলতে চাই, যেই পরিমাণ ঈমান থাকলে নামাজ ফরজ হয়, যেই পরিমাণ ঈমান থাকলে রোজা ফরজ হয়, যেই পরিমাণ ঈমান থাকলে হজ ফরজ হয়, যেই পরিমাণ ঈমান থাকলে যাকাত ফরজ হয়, সেই পরিমাণ ঈমান থাকলে আল্লাহর রাস্তায় জিহাদ করা ফরজ হয়ে যায়। ঈমান মজবুত করে তারপরে যাবে, সারা জীবনেও তোমার ঈমান মজবুত হবে না। সারা জীবন ঈমান মজবুত করতে গিয়ে যতটুকু করেছ জিহাদের ময়দানে চলে যাও, যখন তরবারির ছলকানি আর গুলির আওয়াজ কানে আসবে তখন সমস্ত গায়রুল্লাহ থেকে ঈমান বাতিল হয়ে শুধুমাত্র ঈমান আল্লাহর দিকে চলে যাবে। পঞ্চাশ বছর ঈমানের মেহনত করে যা মজবুত করেছ একটা গুলি দেখলে তার চেয়ে অনেক বেশি ঈমান মজবুত হয়ে যাবে। ভাইরা আমার, রমজান মাস ছিল সেই জিহাদের মাস। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। ওই একই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই নবীর উপরে একই কোরআনে একই সূরায় একই শব্দ প্রয়োগ করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল, হে ঈমানদারগণ তোমাদের উপরে কিতাল ফরজ করা হয়েছে, কিতাল যুদ্ধ করা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম পালন করার জন্য একদল ব্যবসায়ী তৈরি হয়েছে মালের দাম বাড়িয়ে দিয়ে গুদামজাত করে, একদল হাফেজ তৈরি হয়েছে ভালো মসজিদে ইন্টারভিউ দিয়ে পয়সার বিনিময়ে তারাবি পড়াবার জন্য, মসজিদ কমিটির মেম্বাররা তৈরি হয়েছে হাফেজ সাহেবকে বিরা আতঙ্কের পয়সা দেওয়ার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে, আর একদল তৈরি হয়েছে ইফতার করার জন্য বাহারি ইফতারের পসরা নিয়ে, আর একদল তৈরি হয়েছে রমজানের পরে ঈদের সিনেমা নাটক তৈরি করার জন্য, আর একদল তৈরি হয়েছে ঈদের দিনে ভালো পোশাক পরার জন্য নিজের স্ত্রী আর মেয়েদেরকে অর্ধাঙ্গ অথবা উলঙ্গ করে মার্কেটে ছেড়ে দিয়েছে, বিভিন্ন রকমের আয়োজন করছে, কুতিবা আলাইকুমুস সিয়ামের গুরুত্ব বুঝেছে এক এক রকম, আর একদল মানুষ কুতিবা আলাইকুমুল কিতালের গুরুত্ব বুঝেছে। মনে রাখতে হবে যারা কুতিবা আলাইকুমুস সিয়াম পালন করে মানে অথচ কুতিবা আলাইকুমুল কিতালকে বিশ্বাস করে না, বিরোধিতা করে, তারা আর যাই হোক না কেন আল্লাহর কালামের একটা আয়াত অস্বীকার করেন তারা কাফের এবং মুরতাদ হয়ে গেছে। কোরআন পরিষ্কার বলে দিয়েছে আফাতু উমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু মানবে আর কিছু অস্বীকার করবে? এমনটা যারা করবে তাদেরকে দুনিয়ার জীবন অপমান করা হবে, লাঞ্ছিত করা হবে, আখেরাতের জীবনও লাঞ্ছিত করা হবে, কাফেরদের জন্য আর কি শাস্তি হতে পারে? বোঝা গেল যারা কোরআনের একটা আয়াতকে মানে আর একটা মানে না তারা মুসলমান থাকে না, তারা কাফের হয়ে যায়। ভাইরা আমার, এই রমজান মাস তওবার মাস, যারা সত্যিকার অর্থে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় তাদেরকে মনে রাখতে হবে একদিকে যেমন জিহাদের প্রশিক্ষণ নিতে হবে আর একদিকে আধ্যাত্মিক দিক থেকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। জেনে রাখতে হবে মুসলিমদের বিজয় কোনো সংখ্যার উপর নির্ভর করে না, মুসলিমদের বিজয় অস্ত্র শক্তির উপর নির্ভর করে না, মুসলিমদের বিজয় নির্ভর করে আল্লাহর সাহায্যের উপরে। আপনারা জানেন অনেক লোক আছে এরকম যারা আমাদেরকে প্রশ্ন করে আপনারা যে জিহাদের কথা বলেন কতজন লোক আছে, কতটা অস্ত্র আছে, কি আছে আপনাদের কাছে? আমাদের মনে রাখতে হবে ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কাফেরদের চেয়ে কম ছিল, মুসলিমদের অস্ত্র সংখ্যা কাফেরদের চেয়ে কম ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েছেন। কে বিজয় দিয়েছেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, কত ক্ষুদ্র ক্ষুদ্র দল বিশাল দলের বিরুদ্ধে বিজয় লাভ করেছে বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে, কার হুকুমে? মুসলিমরা বিজয় লাভ করে কার নির্দেশে? জেনে রাখতে হবে, আল্লাহর নির্দেশে মুসলিমরা বিজয় লাভ করে, শক্তি বলে না, অস্ত্র বলে না। একটা যুদ্ধে মুসলিমদের অনেক লোক ছিল, মুসলিম সেনাদের ভিতরে এই গৌরব ঢুকে গিয়েছিল, এইবার আমরা আর সংখ্যা কম হওয়ার কারণে পরাজিত হব না। হুনাইনের যুদ্ধ, ইতিহাস পড়ুন, যখনই সেই এলাকায় প্রবেশ করল, লোকেরা এমন ভাবে, দুশ্মনরা এমন ভাবে আক্রমণ করল, জনসংখ্যার গৌরব ধূলিসাৎ হয়ে গেল, মুসলিম সেনারা ভেঙ্গে পড়ল, আল্লাহর নবী একা হয়ে পড়লেন, আল্লাহর নবী সেই যুদ্ধে মাথায় আঘাত প্রাপ্ত হলেন, গৌরব চলে গেল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াউমা হুনাইনিন, স্মরণ করো হুনাইনের দিবসকে, ইদ আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যা আধিক্যতা তোমাদেরকে আনন্দিত করেছিল, সংখ্যা গুরু, আজকে আমরা সংখ্যার কারণে পরাজিত হব না। ফালাম ইউগনি আনকুম মিনাল্লাহি শাইআ, সেদিন তোমাদের কোন উপকারে আসে নাই। এরপরে যখন আল্লাহর নবী একা হয়ে পড়লেন, শয়তান ঘোষণা করে দিল মুহাম্মদ মরে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, ডাক দিলেন, যে তাআলা ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আমাকে কেন্দ্র করে যুদ্ধ করে আমার কাছে চলে আসো। এবারে যখন সংখ্যার গৌরব শেষ হয়ে গেল, আল্লাহর উপরে ভরসা চলে আসলো, আবার নতুন করে আল্লাহর নবীকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হল, সেই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত মুসলিমদের বিজয় দান করলেন। এবং ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে, সবচেয়ে বেশি গনিমতের মাল পাওয়া গিয়েছিল এই হুনাইনের যুদ্ধে। পরিষ্কার হয়ে গেল, মুসলিমরা যুদ্ধ করে কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন, কোরআন বলছে, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা দুশ্মনের মোকাবেলা করার জন্য কুওয়া অর্জন করো, শক্তি অর্জন করো। এই শক্তির মানে কি? কেউ হয়তো বলতো আধ্যাত্মিক শক্তি, নফসের জিহাদ, এই সুযোগ রাখা হয় নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে ব্যাখ্যা করেছেন, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, জেনে রাখো, শক্তি হচ্ছে নিক্ষেপ করা, নিক্ষেপ করা, নিক্ষেপ করা। কি নিক্ষেপ করা? ওই সময় ছিল তীর নিক্ষেপ করা, বর্ষা নিক্ষেপ করা, কিন্তু সে নাম উল্লেখ করেন নাই, আমভাবে মুখ নিক্ষেপ করা বলেছেন, কারণ নবী কিয়ামত পর্যন্তের জন্য শুধু তীর দরবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা, বোমা নিক্ষেপ করা, আরো কত নিক্ষেপ করা আসবে, সব নিক্ষেপ করাকে অন্তর্ভুক্ত করার জন্য আল্লাহর নবী ব্যাখ্যা করছেন, আলা ইন্নাল কুওয়াতার রমি, জেনে রাখো কুওয়াত হচ্ছে রমি, নিক্ষেপ করা, নিক্ষেপ করা, নিক্ষেপ করা। কিয়ামত পর্যন্ত যত উপকার নিক্ষেপ করা আসবে সবটাই মুসলিমদের শিখতে হবে। ভাইয়েরা আমার, আলোচ্য বিষয় আজকে এটা না, আলোচ্য বিষয় হচ্ছে এই সব কিছু করতে গেলে যে জিনিসটির সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যম হচ্ছে এই পবিত্র মাহে রমজান। শেষ পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেম্বারে চড়ে তিনবার আমিন বললেন, কোন কোন রেওয়ায়েতে পাওয়া যায় প্রথম ধাপে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে বলছেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে বলছেন আমিন। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না, কিসের উপর আমিন বললেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال لي جبرائيل عليه السلام জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আমাকে বললেন, রাগিমা আনফু আব্দিন দাখালা আলাইহি রমাদান ফালাম ইগফার লাহু, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেল অথচ তার গুনাহ ক্ষমা করা হয়নি। আমি সে কথার উপরে বলেছি, ফাকুলতু আমিন। সুম্মা ক্বালা, রাগিমা আব্দিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা ফাকুলতু আমিন। দ্বিতীয় ধাপে পা রাখার পরে বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার কাছে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলো কিন্তু সে আমার প্রতি সালাত করল না, দুরূদ পড়ল না। আমি বললাম আমিন। তৃতীয় ধাপে পা রাখার সময় বললেন, রাগিমান ফাদিন আদরাকা ওয়ালি দাইহি আওয়াহাদুহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাতা ফাকুলতু আমিন। ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি তার পিতা মাতা উভয়জনকে পেল অথবা কোন একজনকে পেল অথচ ফালাম ইয়াদখুলিল জান্নাতা, তাদের খেদমত করে নিজের জন্য জান্নাতকে অবধারিত করতে পারল না। ফাকুলতু আমিন, আমি সে কথার উপর বললাম আমিন। হাদিসটি আছে বাইহাকির 8767 নম্বর হাদিস, বাবুন ফি ফাযলি শাহরি রমাদান ও ফাযলি সিয়াম আলা তরিকা ইসতিগফার, এই অধ্যায়ের মধ্যে আছে। এ হাদিসে প্রথমে বলা হয়েছে, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেল ফালাম ইগফার লাহু, অথচ তার গুনাহ ক্ষমা করা হল না। আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে নিজের জন্য যে ক্ষমা করাতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। জিব্রাইল দোয়া করছেন আর আল্লাহর নবী আমিন বলছেন। আমাদের যাচাই করে দেখতে হবে, আমি কি আল্লাহর নবীর এই বদদোয়ার মধ্যে পড়ে গেলাম কিনা, আমার গুনাহগুলো ক্ষমা করা হয়েছে কিনা, এই যাচাই করার সময় এসেছে। জেনে রাখতে হবে, আল্লাহর সঙ্গে যে জাতির সম্পর্ক যত মজবুত হবে আল্লাহ তাদের সাহায্য বেশি করবেন। আপনারা জানেন, পারস্যের সিপাহসালার রুস্তম একদিকে সৈন্য নিয়ে দাঁড়ানো, আর একদিকে মুসলিম সেনাপতি খালিদ বিন ওলিদ। রাতের বেলায় রুস্তমের সেনাবাহিনীর গোয়েন্দারা চলে গেল খালিদ বিন ওলিদের তাঁবুতে, কি হচ্ছে তারা কি করে, ভোর রাতে গিয়ে দেখলো সব কান্নায় জারে জার হচ্ছে, প্রত্যেকটা তাবুর থেকে কান্নার আওয়াজ আসছে। গোয়েন্দারা গিয়ে রুস্তমকে বলল, এদের সঙ্গে যুদ্ধ করা লাগবে না, সবগুলো আমাদের ভয়ে কান্নাকাটি জুড়ে দিয়েছে। রুস্তম তারপরেও 30,000 মুসলিম সেনার পরিবর্তে 100,000 সৈন্য নিয়ে ময়দানে অবতীর্ণ হলো, এটা ছিল তার ঢিলাঢালা যুদ্ধ। কিন্তু যখন যুদ্ধ শুরু হল, খালিদ বিন ওলিদের সৈনিক যাদের সম্পর্কে রিপোর্ট ছিল তারা কান্নাকাটি করছে, এক একজন যোদ্ধা ওদের হাজার হাজার লোকদেরকে হত্যা করে জাহান্নামে প্রেরণ করছে, রক্তম যুদ্ধ থামানোর নির্দেশ দিল, ব্যারাকে চলে গেল। আজকে বহুদর্শী বহু চালাক গোয়েন্দা পাঠালো, মুসলিমদের তাঁবুতে গিয়ে দেখো কি হচ্ছে। ভোর রাতে গিয়ে আবার একই রিপোর্ট পাওয়া যাচ্ছে, সব কান্নাকাটি করছে। এইবারে গোয়েন্দারা চিন্তা করো, তাহলে কান্নাকাটি করছে কেন, যেইভাবে তারা যুদ্ধ করে তাতে কান্নাকাটির প্রয়োজন নেই, কেন কান্নাকাটি করছে জানার প্রয়োজন। এবারে যখন তারা কান্নাকাটির ভাষা শুনল, তখন বুঝতে পারল এই কান্নাকাটির উদ্দেশ্য আমাদের ভয়ে নয়, এই কান্নার উদ্দেশ্য মরার থেকে বাঁচার নয়, বরং এই কান্নার উদ্দেশ্য হচ্ছে আগামীকাল যুদ্ধ হবে, আল্লাহ তোমার দিনের জন্য লড়াই করে আমি যেন টুকরো টুকরো হয়ে যাই, বুড়া হয়ে যাই, কেমা হয়ে যাই, জানাজার যেন প্রয়োজন না হয়, লাশ যেন খুঁজে না পাওয়া যায়। তারা মন্তব্য করল, সিপাহসালারকে রিপোর্ট দিল, মুসলিমরা কান্নাকাটি করে ঠিকই, রিপোর্ট সহি, তবে উদ্দেশ্য গলত ছিল। মুসলিমরা কান্নাকাটি করে তোমাদের ভয়ে নয়, মৃত্যুর ভয়ে নয়, বরং তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। কমান্ডার তখন মন্তব্য করেছিল, হুমুল কওমু ফুরসানুন নাহারি ওয়া রুবানুল লাইল, এরা এমন এক জাতি যারা রাতের বেলায় বৈরাগী আর দিনের বেলায় সাহসবান অশ্বারোহী। এটাই ছিল মুসলিমদের বৈশিষ্ট্য। একদিকে মুসলিমরা মাদ্রাসার দারসে ক্লাস করবে, আর একদিকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, একদিকে খানকায় বসে আধ্যাত্মিকতার শিক্ষা দিবে, আর একদিকে যুদ্ধের ময়দানে কমান্ডার হবে। এটাই ছিল মুসলিম জাতির ঐতিহ্য। কিন্তু মুসলিম জাতি যখন জেহাদকে ভুলে গিয়ে খানকায় বসে নফসের জেহাদের তালিম দেওয়া শুরু করেছে, আল্লাহর নবীর তরিকার পরিবর্তে মন গড়া তরিকা চিশতিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া সহ 360 তরিকার সবক দিচ্ছে, আল্লাহর নবীর তরিকা এবং মাজহাব বাদ দিয়ে মন গড়া তরিকা মাজহাব তৈরি করেছে, তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির উপরে জালিম শাসকদেরকে চাপিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা তারাতুমুল জিহাদ ফাসাল্লাল্লাহু আলাইকুমুল জিল্লা, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে আল্লাহ তাআলা তোমাদের উপরে লাঞ্ছনা বঞ্চনা অপমানকে অবধারিত করে দিবেন। আজকে মুসলিম জাতি সেটাই হচ্ছে। আজকে মুসলিম জাতি আল্লাহর নবীর পরিষ্কার নির্দেশনা রয়েছে, আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, আকিমুসসালাত দ্বারা যেমন সালাত ফরজ হয়েছে, আকিমুদ্দিনের দ্বারা দিন কায়েম করা ফরজ হয়েছে। আকিমুসসালাত মানে সালাত কায়েম করার জন্য সবকিছু ঠিক আছে, মসজিদ নির্মাণ করছে, ইমাম নিয়োগ দিচ্ছে, সব কিছু করে যাচ্ছে, অথচ আকিমুদ্দিনের কথা শুনলে মাথায় চুলকানি আসে, কপালে ভাত পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিমুদ্দিন বললেন, একদল মানুষ বুঝতে পারলো দিন কায়েম হবে, কিন্তু তারা দিন কায়েমের পদ্ধতিতে ভুল করেছে। তারা মনে করলো দিন কায়েমের জন্য আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, নইলে সমাজতন্ত্র, নইলে রাজতন্ত্র দিয়ে দিন কায়েম হবে। আল্লাহর নবীর সুন্নাকে তারা ভুলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আমি তোমাদেরকে পাঁচটা কাজের আদেশ করছি, ওই পাঁচটা কাজের জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন। কে আদেশ করেছেন? কি সেই পাঁচটা কাজ? গণতন্ত্র, সমাজতন্ত্র, খানকাতন্ত্র, না ছয় উসুলতন্ত্র? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সব কিছুই নয়, সেই পাঁচটি কাজ হচ্ছে বিল জামাআতি অবিসসামিউ ওয়াত্তাআতি অবিল হিজরতি ওয়াল জিহাদ। সেই পাঁচটি কাজ হচ্ছে, আল্লাহর নবী বলছেন আমি তোমাদেরকে আদেশ করছি, বিল জামা মুসলিম ঐক্যবদ্ধ হবে, অবিসসামিউ ওয়াত্তাআ জামা যখন হবে একজন ইমাম থাকবে, ইমামের কথা শুনবে মানবে, অবিল হিজরতি ওয়াল জিহাদ এবং আল্লাহর রাস্তায় হিজরত করবে এবং জিহাদ করবে। এটাই হচ্ছে দিন কায়েমের পদ্ধতি, এটাই হচ্ছে দিন কায়েমের সঠিক পথ, যা আল্লাহর নবী হুকুম করেছেন, আল্লাহ নিজে হুকুম করেছেন। আমার একটা বই আছে দিন কায়েমের সঠিক পথ, মূলত এই হাদিসের ব্যাখ্যাই লেখা হয়েছে, এই হাদিস অনুযায়ী লেখা হয়েছে। সেখানে জামার কথা বলা আছে, হিজরতের কথা বলা আছে, সামাতের কথা বলা আছে, জেহাদের কথা বলা আছে। প্রত্যেকটা মুসলিমের উচিত এই বইগুলোকে পড়াশোনা করা। ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, মুসলিম জাতি ততক্ষণ পর্যন্ত বিজয় লাভ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন না করবে। রমজান মাস সেই সুযোগ আমাদের এনে দেয়। রমজান মাসে এখনো সুযোগ আছে। আজকের আলোচ্য বিষয় তাই আমাদের পিছনে সবগুলো যাচাই বাছাই করে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমাদের গুনাহগুলো ক্ষমা হলো কিনা এ যাচাই করার জন্য আজকের আলোচনা হচ্ছে আত্তাওবাতু ওয়াল ইস্তিগফার। রমজান মাস তওবা ইস্তিগফারের মাস, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের মাস। এই রমজানের শেষে ইতিকাফ করতে বলা হয়েছে, আল্লাহর নবী ইতিকাফ করেছেন। অনেক লোক আছে ব্যস্ততার কারণে ইতিকাফ করতে পারে না। সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আল্লাহর নবী নিজে ইতিকাফ করেছেন। আল্লাহর নবী স্ত্রী ছিল, সন্তান ছিল, সর্বোপরি তিনি একটা রাষ্ট্রনায়ক ছিলেন। তা সত্ত্বেও যখন তিনি ইতিকাফ করতে পেরেছেন, এর পরে যারা বিভিন্ন অজুহাত দিয়ে বলে আমার সময় নেই, ব্যস্ততা আছে, তারা আল্লাহর নবীর চেয়ে হয়তো বেশি ব্যস্ত নেই, মিথ্যাবাদী, ধোকা দেয়, নফস ধোকা দেয়। ইতিকাফ করলে আমার অমুক কাজ নষ্ট হয়ে যাবে, নফসকে জানিয়ে দাও। তুমি যদি আজকে অ্যাক্সিডেন্ট করতে, আমার এইখানে এক ভাই, এখানে আলহামদুলিল্লাহ আমি সবার দোষ দিচ্ছি না, এখানে অনেক ভাই ইতিকাফ করছে, প্রায় 80 জন লোক ইতিকাফ করছে, এখানে 80 জন লোক ইতিকাফ করছে। রাত্রে কেয়ামুল লাইল হয়, এক ভাই কেয়ামুল লাইল এখানে পড়াতেন, গত রাতে কেয়ামুল লাইল করে এক প্রয়োজনে যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট করে অনেক গুরুতর আহত হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ভাইকে শিফা দান করুন। যাই হোক, ইতিকাফের মানে কি? ইতিকাফের মানে হচ্ছে নিজেকে আল্লাহর দরজায় বেঁধে দেওয়া, আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করা। এই কারণেই আল্লাহর নবী ইতিকাফে বসা অবস্থায় মসজিদের ভিতরে আবার তাবু করেছেন। কেন তাবুর প্রয়োজন ছিল? আমাদের এখানেও জুমার কারণে সব পর্দা খুলে দেওয়া হয়েছে, নতুবা পর্দা করে করে ইতিকাফের ব্যবস্থা করা হয়েছে। কেন মসজিদের ভিতরে তাবু করেছিলেন? যাতে করে একাকী একাগ্র চিত্তে আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করা যায়, সেই প্রশিক্ষণ দেওয়ার জন্যই মূলত ইতিকাফের বিধান দেওয়া হয়েছে। সবে কদর পাওয়ার সুযোগ আছে তো আছি, যারা মসজিদে ইতিকাফ করবে, মসজিদে ইতিকাফ করাই একটা ইবাদত, ঘুমিয়ে থাকলেও সে ইবাদতের অত আছে, সুতরাং তার থেকে লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। জীবনে একটা লাইলাতুল কদর পেলেই তো ধন্য। আল্লাহ যার গুরুত্ব দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরের গুরুত্ব বোঝাবার জন্য বলছেন, প্রশ্ন করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? এই প্রশ্ন করে কিসের জন্য? গুরুত্ব দেওয়ার জন্য। আপনি কি জানেন আমি কে? বলেন একজন দুনিয়াদার, যারা একটু মাস্তান টাইপের, যারা অথবা অর্থ সম্পদ ভালো আছে, কথায় কথা বলে আপনি জানেন আপনি কে, আপনি কার সঙ্গে কথা বলছেন, তার মানে তার গুরুত্ব তুলে ধরছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এই হাজার মাস বলতে আপনি ক্যালকুলেটার নিয়ে বসলেন, কত হয় হাজার মাসে? 83 বছর 4 মাস। এই হিসাব করার জন্য বলা হয় নাই। আলফুন শব্দ আরবিতে সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা। গ্রামের বুড়ি মেয়েদেরকে জিজ্ঞেস করবেন, লক্ষ লক্ষ লোকের একটা মসজিদ সম্পর্কে কত লোক হয়েছে, সে বলবে 20-20 লোক হয়েছে। তার মানে সে 20 পর্যন্তই গুনতে জানে। এটা তার কাছে সবচেয়ে বড় সংখ্যা। আরবিতে এখন পর্যন্ত সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আলফ, হাজার। এক লাখ বলতে হলে বলতে হবে আলফ মিয়া, আলফ মানে হাজার, মিয়া মানে একশো, একশো হাজার। এই বড় সংখ্যা উল্লেখ করে আল্লাহ বুঝালেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদর হচ্ছে হাজার হাজার মাসের চেয়ে উত্তম। এই একটা রাত্র পেলে কি হতো? আপনাদেরকে তিরস্কার করা ভৎসনা করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এইবার যাদের সুযোগ হয় নাই এখন থেকে নিয়াত করুন, ইনশাআল্লাহ আগামী বছর আমার যত ওজর থাকুক সব ওজরকে পিছনে ফেলে দিয়ে এই রমজানের শেষ দশকে আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করার জন্য নিয়াত করে ফেললাম। ভাইরা আমার, আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করার মাধ্যম হচ্ছে ইতিকাফ। আর এই কারণেই মসজিদের ভিতরে তাঁবু গেড়ে আল্লাহর নবী একাগ্র চিত্তে ইবাদত করেছেন। আমাদেরও সেই সুযোগ আছে, আমরা সকলেই গুনাহগার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈনা তাওয়াবুন, সকল বনি আদম গুনাহ করে, সব বনি আদম পাপী, অখয়রুল খাত্তাঈনা তাওয়াবুনা, এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী সে যে তওবাও করে। ভালো পাপীকে পাপী সবাই, পাপীদের মধ্যে ভালো হচ্ছে ওই ব্যক্তি যে তওবাও করে। হাদিসটা আছে সহিহ তিরমিজির 2499, ইবনে মাজার 4251। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মুমিনদেরকে আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নসুহা, খালিস তওবা, পিওর তওবা করো। খালিস তওবার মানে হচ্ছে অতীতের কৃত গুনাহের জন্য লজ্জিত হওয়া, দুঃখিত হওয়া, ভবিষ্যতে না করার জন্য অঙ্গীকার করা, যা হয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কয়টা কাজ হলো? তিনটা কাজ। অতীতের গুনাহের জন্য দুঃখিত লজ্জিত হওয়া, ভবিষ্যতে এটা না করার জন্য অঙ্গীকার করা, যা হয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন, খালি মাফ করবেন না। কোরআনের আয়াত পরিষ্কার, আল্লাহ তাআলা যাদের তওবা কবুল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। কোরআনের সূরায়ে আল ফুরকান 25 নম্বর সূরার 70 এবং 71 নম্বর আয়াত পড়বেন, কি মজার আয়াত, আনন্দ পাবেন। একদিকে আল্লাহর ভয় থাকবে, আর একদিকে আশা থাকবে, ভয় থাকবে আল্লাহর যে আমাকে পাকড়াও করে না আমি তো বাঁচতে পারবো না, আশা থাকবে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে গুনাহ থেকে তওবা করার সুযোগ দিয়েছেন। আল্লাহ তারা কি সুন্দর বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যে তওবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্যায় এবং পাপ গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। সূরা আল ফুরকান 25 নম্বর সূরা 70 নম্বর আয়াত। এই কারণে বুখারীর একটা হাদিস খুবই আনন্দ দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিচ্ছেন, মরুভূমি অঞ্চল আরব দেশ, একজন লোক এক মাসের দূরত্বের সফরে যাওয়ার জন্য এক মাসের জন্য প্রয়োজনীয় খাবার পানীয় নিয়ে একটা উটের পিঠে রওনা করল, অর্ধেক পথ যাওয়ার পরে প্রচন্ড রৌদ্র দুপুরের সময় একটা গাছের তলায় এসে শুয়ে পড়লো উটটাকে রেখে দিয়ে। ঘুম থেকে উঠে দেখে তার উট নাই, হারিয়ে গেছে। যে উটের পিঠে তার খাবার পানীয়, উট নেই। এক পাহাড়ে গেল, পাওয়া যাচ্ছে না। আর এক পাহাড়ে দৌড় দিয়ে গেল, পাওয়া যাচ্ছে না, কোথাও সন্ধান নেই। বরং দুপুরের রৌদ্র, মরুভূমির রৌদ্র, উট তালাশ করতে গিয়ে তার কলিজা শুকিয়ে গেছে, মুখের পানি শুকিয়ে গেছে। এখন তাকে আর মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। গাছের তলায় এসে হাদিসে বলা হয়েছে, আবার গালের নিচে ডান হাত দিয়ে শুয়ে পড়েছে, মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ফান ফালাতাত মিনহু ওয়া আলাইহা তুআমুহু ওয়া শারাবুহু ফা আইসা মিনহা ফা আতা শাজারাতান, সে গাছের তলায় আসলো, ফাজাতাজা ফি জিল্লিহা, গাছের ছায়া এসে শুয়ে পড়লো, কদ আইসা মিন রাহিলাতিহি ফা বাইনামা হুয়া কাযালিক, এরকম সে চোখ বন্ধ করে আবার খুলে, আবার বন্ধ করে আবার খুলে মৃত্যুর প্রহর গুনছে। হঠাৎ করে দেখছে, দা হুয়া বিহা কায়েমাতুন ইনদাহু, হঠাৎ চোখ খুলে দেখে তার উট, তার খাবার পানি সব সহ তার সামনে দাঁড়ানো আছে। ফা আখাযা বিখিতামিহা, লাফ দিয়ে উঠে সে উটের লাগাম ধরল। সুম্মা ক্বালা মিন শিদ্দাতিল ফারহে, অতবর সে অত্যন্ত খুশি হয়ে প্রচন্ড আনন্দে, আনন্দের আবেগে সে বলল, আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ আমি তোমার রব, তুমি আমার গোলাম। কি বলছে? আল্লাহুম্মা আনতা আব্দি, হে আল্লাহ তুমি আমার গোলাম। আল্লাহকে বলছে কি? তুমি আমার গোলাম। ওয়া আনা রাব্বুক, আর আমি তোমার রব। কয়টা কুফুরি! একদিকে সে রব দাবি করেছে, তারপরে আবার আল্লাহকে গোলাম বানিয়েছে। এটা সে বলেছে ইচ্ছা করে বলে নাই, পীর সুফিরা এটা যে দলিল পেশ করে, চরমনাই পীর, আমার বক্তব্যের কাউন্টারে তাদের বইতে লেখা আছে, আল্লাহর আন্দাজ নাই। এই লোকটার একটা মাত্র পুত্র ছিল, তাও নিয়ে গেল, ছিল একটা নাতি, 12 বছরের নাতিটি গাভী পালন করে দুগ্ধ পান করাইয়া একে বাঁচিয়ে রাখতো, তাও নিয়ে গেল। এই জন্য মাবুদের দরবার থেকে জোর পূর্বক রুহু ছিনিয়ে নিয়ে আসছি। মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করবো, আন্দাজ নাই। এটা যখন আমি আপত্তি করলাম, এটার কাউন্টারে জবাব দিয়েছে এই হাদিস দিয়ে, এই তো উল্টে বলল, আল্লাহকে গোলাম বলল, নিজের রব দাবি করল। আমার ভাইয়েরা, ওই পীর সাহেবের বইটাও দেখবেন আর বুখারীর হাদিসটাও দেখবেন। ওই পীরের বইতে ওই পীরকে বলা হয়েছে, আফসোস আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে জিন্দা হও, সে বলল, আমি আবার মাবুদের কাছে কি জিজ্ঞেস করবো, তার আন্দাজ নাই। আর এইখানে হাদিস দেখেন, এখানে বলা আছে, আখতা মিন শিদ্দাতিল ফারহে, অতি আনন্দে সে ভুল করে ফেলেছে। কি করেছে? এখানে ভুল করে ফেলেছে, আর ওখানে। তাহলে বুঝতে হবে, পীর সুফিরা কেউ আল্লাহর দারিদ্র থাপ্পর মারে, কেউ আল্লাহর আন্দাজ নাই আপত্তি করে। কোরআন পরিষ্কার বলেছে, আল্লাহর কোন কাজে কারো আপত্তি করার সুযোগ নেই, আল্লাহর আন্দাজ নাই বলা যাবে না। আল্লাহ বলছেন, কুল্লু শাইইন ফাআলুহু বিল কদর, আল্লাহ তাআলা সব কিছু পরিমিতভাবে আন্দাজ মতো সৃষ্টি করেছেন। যে ব্যক্তি আল্লাহর উপরে প্রশ্ন করবে, আল্লাহর আন্দাজ নাই জেনে শুনে আল্লাহর উপরে আপত্তি করবে, সে ব্যক্তি নিস্তাত্ত্বিক হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, মুরতাদ হতে পারে, আল্লাহর ওলি হতে পারে না। পরিষ্কার আকীদার বিষয়, আল্লাহর দিন কিনে তুচ্ছ তাচ্ছিল্য করছে। আমি মনে করি ওই সাহাবাগের নাস্তিকেরা আল্লাহকে গালি দিয়ে যেরকম নাস্তিক এবং মুরতাদ হয়েছে, ওলিয়ার বুজুর্গ নাম দিয়ে যে পীরেরা আল্লাহকে বলেছে আল্লাহর আন্দাজ নাই, মাবুদেরকে আবার কি জিজ্ঞেস করবো, তারা সমানভাবে মুরতাদ হয়েছে। এদের পিছনে সালাত আদায় করা জায়েজ নেই, এদের মেয়ে বিয়ে করা জায়েজ নেই, এদেরকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না, এদের জানাজা পড়া যাবে। আল ওয়ালা ওয়াল বারা শিখতে হবে, ইমানের সবক জানতে হবে। এদেশের মানুষ বিশ্বাস করে পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, পীর আল্লাহর মধ্যে বান্দার মধ্যে ভায়া মাধ্যম। মক্কার মূর্তি পূজকরা মূর্তিগুলোকে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে মূর্তিদেরকে ভায়া মাধ্যম মনে করত। আমি দলিল পেশ করব একটু পরে, আবার হাদিসটা বলছিলাম, এ হাদিস দ্বারা উদ্দেশ্য পীরদের বিরুদ্ধে বলা না, উদ্দেশ্য হচ্ছে আমাদের আমল করা। এই হাদিসে আল্লাহর নবী এরপরে বলছেন, এই মুসাফের পথিক তার হারানো উটকে ফেরত পেয়ে যতটা আনন্দিত হয়েছে, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আব্দিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম, তোমাদের কোন ব্যক্তি পাপ করে গুনাহ করে সীমা লঙ্ঘন করেছিল, এরপরে তওবা করে যখন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পথিক মুসাফের ব্যক্তি উট পেয়ে যত খুশি হয়েছে তার চেয়ে অনেক বেশি খুশি হয়ে যান, অনেক বেশি আসাদ্দু ফারহান লাল্লাহু, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসাদ্দু ফারহান বেশি আনন্দিত হন, বিতাওবাতি আব্দিহি তার বান্দা তওবা করলে পরে যখন সে গুনাহ করে আল্লাহর কাছে ফিরে আসে। কি সুন্দর উদাহরণ দিয়েছেন ভাইয়েরা আমার, নৈরাশ হওয়া যাবে না, গুনাহ করার জন্য উৎসাহিত করছেন, আবার খুব খেয়াল রাখতে হবে, গুনাহ যদি হয়ে যায় তাহলে আল্লাহ মাফ করবেন এই জন্য আশাবাদী হওয়া, আর গুনাহ করার খেয়াল আসতে পারবে আমি যে গুনাহ করে তওবা করব তার সুযোগ কোথায়, যদি মারা যায় কি হবে, তাহলে নফসকে এভাবে বুঝ দিবেন, নতুবা এই হাদিসগুলো শুনলে আবার শয়তানের একটা ধোকার মাধ্যম বানায়। হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে হাদিসটা আগে বললাম সেটা ছিল 7136 নম্বর হাদিস মুসলিমের, মুসলিমের প্রায় 10-12 বার হাদিসটা আছে। এরপরে আর একটা হাদিস শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, كان في من كان قبلكم رجل قتل 99 نفسا, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের পূর্বের উম্মতের মধ্যে এক ব্যক্তি এমন ছিল যে 99টা খুন করেছে, কয়টা খুন করেছে, অন্যায় ভাবে 99টা খুন করেছে, ফাসালান আলামি আহাদিল আরদে, সে ব্যক্তি একজন আলেমের কাছে জিজ্ঞেস করলো, তার জানা মতে ছিল ভালো আলেম, ফাতাহু ফাকাল ইন্নাহু কাতালা 99 নাফসান ফাহাল্লাহু মিন তাওবা, বলল যে আমি তো 99টা খুন করেছি অন্যায় খুন, আমার কি তওবার কোনো সুযোগ আছে, ফাকালাল্লাহ ওই আলেম বলল, না তোমার তওবার কোনো খবর নাই, তোমার তওবার কোনো দরজা খোলা নাই, মাস্তান 99টা হত্যা করেছে কোনো সাক্ষী নাই, এখন এটা হুজুর সাক্ষী হয়ে গেল, কাজে একেও রাখা যাবে না, একে দিয়ে 100 পূরণ করলো, ফাকাতালাহু তাকে হত্যা করলো, ফাকাম্মালা বিহি মিয়াতান 100 পূর্ণ করলো, সুম্মা সাআলা আন আলামি আহলিল আরদে, এরপরে সে লোকদেরকে জিজ্ঞেস করলো এই জমিনের সবচেয়ে বড় আলেম কে আছে, ফাদুল্লা আলা রাজুলিন আলিমিন, লোকেরা একজন আলেম সম্পর্কে বলল অমুক ব্যক্তি অমুক জায়গায় এসে বড় আলেম, তার কাছে যাও, ফাকাল ইন্নাহু কাতালা মিয়াতা নাফসিন ফাহাল্লাহু মিন তাওবাতিন, সেখানে গেল, গিয়ে বলল আমি তো 100 হত্যা করেছি, আমার তওবার কোনো সুযোগ আছে কি, ফাকাল নাম, এ আলেম বললেন হ্যাঁ, যত বড় অন্যায় করো যত পাপ করো আল্লাহ মাফ করবেন। কোরআন বলছে সূরায়ে জুমার 39 নম্বর সূরার 53 নম্বরে বলা হয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি জানিয়ে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওহে আমার ওই সকল বান্দারা যারা নিজের উপরে জুলুম করেছো অত্যাচার করেছো পাপ করতে করতে সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন। কত নাম্বার সূরা? জুমার 39 নাম্বার সূরার 53 নাম্বার আয়াত। জামিয়ান, সব গুনাহ ক্ষমা করে দিবেন। আলেম সাহেব বলে দিলেন সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এরপরে বললেন ইনতালিক কাজা ওয়া কাজা, তুমি এখন অমুক জায়গায় চলে যাও। ফাইন্না বিহা উনাসা ইয়াবুদুনাল্লাহ, সেখানে একদল মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে। ফাবুদিল্লাহ মাহুম, তুমি ওদের সাথে গিয়ে ইবাদত করো। ওয়ালা তারজিলা আরদিকা, তুমি তোমার জমিনে ফেরত যেও না। ফাইন্নাহা আরদু সুইন, ওটা অন্যায়ের জায়গা। ফানতালাকা, লোকটা সেই জায়গায় যাওয়ার জন্য রওনা হলো। কিছু দূর যাওয়ার পরে মৃত্যু হয়ে গেল। মৃত্যুর সঙ্গে সঙ্গে দুই দল ফেরেশতা এসে হাজির। ফাখতাসামাত ফীহি মালাকুর রাহমাতি ওয়া মালায়েকাতুল আযাব, একদিকে জাহান্নামের ফেরেশতারা এসে হাজির। তারা বলছে এই লোক যদিও তওবার জন্য বের হয়েছে, গন্তব্যস্থলে যেতে পারে নাই, অতএব তাকে জাহান্নামে নিতে হবে। আর একদিকে মালায়েকাতুর রহমা, রহমাতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতারা বলছে সে তওবার জন্য বের হয়েছে, আল্লাহর রাস্তায় বের হয়েছে। আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য, তওবা করার জন্য পীরের হাতে হাত দেওয়ার দরকার নেই, তওবা করার জন্য পীরকে ভ্যাট দেওয়ার দরকার নেই, তওবা করার জন্য নির্দিষ্ট কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, কোন খানকায় যাওয়ার দরকার নেই, মাজারে যাওয়ার দরকার নেই, দরগায় যাওয়ার দরকার নেই, সে তওবার জন্য বের হয়েছে, তওবা হয়ে গেছে। দুই দল ফেরেশতা তখন ঝগড়া লাগলো। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা দেওয়া হলো, দেখো সে যেখান থেকে রওনা করেছে সেই জায়গা কাছে না যেখানে যাবে সেই জায়গা কাছে? যদি ওই জায়গা কাছে হয় তাহলে সে জান্নাতি, আর নিজের বাড়ি কাছে হলে সে জাহান্নামী। মাপো দেখো কোন দিক কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মূলত তার নিজের বাড়ির এলাকা কাছে ছিল, সেই হিসেবে জাহান্নামী হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে হুকুম দিলেন ওর বাড়ির দিকের জমিন তুমি লম্বা হয়ে যাও, ওই আলেমের ওই যে আল্লাহওয়ালাদের যা জমিন সেখানে কাছে হয়ে যাও। তার জন্য জমিনকে ছোট করে দেওয়া হলো, মাপা হলো, দেখা গেল যে তার নিজের বাড়ির চেয়ে ওই লোকদের যেখানে যাওয়ার কথা সেখানের জমি কাছে হয়ে গেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্না রহমাতি সাবাকাত গাযাবি, আমার রহমত সব সময় আমার রাগের উপরে গজবের বিজয় লাভ করে। এখানে বিজয় লাভ করবেন, বিজয় লাভ করেছে। ভাইরা আমার, হাদিসটা বুখারীতে আছে, মুসলিমে আছে, হাদিসের প্রায় কিতাবে আছে। সহি বুখারীর 3470 নম্বর হাদিস, সহি মুসলিমের 7184 নম্বর হাদিস, ইবনে মাজার 2622 নম্বর হাদিস। এছাড়া অনেক কিতাবে আছে সহি হাদিস প্রমাণিত হলো, যত অন্যায় করুক, যত গুনাহ করুক, যতক্ষণ পর্যন্ত গড়গড়া শুরু না হয়ে যাবে, ফেরাউনের মতো মৃত্যুর লক্ষণ শুরু না হয়ে যাবে, অতক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তওবা করতেন। বুখারী শরীফের 6307 নম্বর হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহি ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররাতান, আল্লাহর কসম আমি প্রতিদিন 70 বারের চেয়ে বেশি আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করি। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা, কোরআন বলছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা মা তাখারা, হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী নিজের ব্যাপারে বলছেন আল্লাহর কসম আমি প্রতিদিন 70 বারের চেয়ে বেশি তওবা ইস্তিগফার করি। তাহলে বুঝে গেল আমাদের প্রত্যেকটা মুমিনেরও সবসময় তওবা ইস্তিগফার করা উচিত। হাদিসটা সহি বুখারীর 6307 নম্বর হাদিস। তওবার জন্য কোনো ভায়া দরকার নেই, তওবার জন্য কোনো মাধ্যম দরকার নেই, শিক্ষক দরকার। অনেকে পার্থক্য বুঝতে পারে না, পীরের মুরিদরা প্রশ্ন তুলে, আল্লাহর নবী ওহি প্রাপ্ত হয়েছেন জিব্রাইলের মাধ্যমে, আপনার মুসল্লিরা তাওহীদের জ্ঞান অর্জন করছে আপনার মাধ্যমে, এই তো মাধ্যম আছে, কে বলেছে মাধ্যম নেই? আপনাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে শিক্ষক, শিক্ষার মাধ্যম, আর একটা হচ্ছে ইবাদতের মাধ্যম। শিক্ষা ক্ষেত্রে মাধ্যম আছে, শিক্ষক প্রয়োজন, কিন্তু জেনে রাখবেন ইবাদতের ক্ষেত্রে বান্দার মধ্যে আল্লাহর মধ্যে কোনো ভায়া মাধ্যম নাই। ক্যাস লাগাবেন না, সিলেটের ভাষায় ব্যাঙ্গা লাগাবেন না, ব্যাঙ্গা লাগায় সিলেট গেলে শোনা যায় একটা শব্দ, কি? যখনই কেউ প্যাস লাগাকে ব্যাঙ্গা লাগাবে না, এরা ব্যাঙ্গা লাগাচ্ছে। আল্লাহর নবী ওহী প্রাপ্ত হয়েছেন জিব্রাইলের মাধ্যমে, ইবাদত করার সময় কি জিব্রাইলের মাধ্যমে দোয়া করতেন? না, বলতেন যে আমি আমার কলম তওয়াজ্জু করছি জিব্রাইলের দিকে, জিব্রাইলের কলম আল্লাহর দিকে, অতএব আল্লাহর দিকে, এটা করেন নাই। এই পার্থক্য মনে রাখতে হবে। দিন পেয়েছি নবীর মাধ্যমে, কিন্তু নবীকে মাধ্যম করে সাহাবায়ে কেরাম দোয়া করেন নাই, নবী জিব্রাইলকে মাধ্যম করে দোয়া করেন নাই, জিব্রাইলের দিকে কলম মোতাওয়াজ্জু করেন নাই, বরং আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে ডাইরেক্ট ইবাদত করবে, ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, ডাইরেক্ট ভাই আমার তো আছে, ইয়াকা কাফে খেতাব সম্বোধন সূচক শব্দ, তোমার ইবাদত করি, তোমার ইবাদত করি, তোমার ই ইবাদত করি, অন্য কারো না, তোমার ইবাদত করি, সাথে পীর আছে তাও বলা হয় না, ইয়াকা কেবলমাত্র তোমার ইবাদত করি, অন্য কারো করি না, কোনো ভাই মাধ্যম আছে? ওয়াইয়াকা নাস্তাইন, তোমার কাছে ই সাহায্য চাই, সাহায্য চাই কার কাছে? ভাইরা আমার, এবারে কোরআনের আহ্বান শুনুন, আল্লাহ কি সুন্দর করে আহ্বান করছেন, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال ربكم তোমাদের রব ঘোষণা করছেন, ربكم বলার কি প্রয়োজন? প্রধানমন্ত্রী যখন বক্তব্য দেয় তখন অনেক সময় বলে ফেলে, প্রধানমন্ত্রী বলছি, আমি বলছি বললেই চলতো, প্রধানমন্ত্রী বলছি কেন বললেন? তার এই কথাটা সাধারণ কোনো কথা না, প্রধানমন্ত্রী হিসেবে বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াকালা রব্বুকুম বলে ইঙ্গিত করছেন, এই ঘোষণা অন্য কারো না, তোমাদের রবের ঘোষণা, উদউনি ইস্তাজিবি লাকুম, তোমরা আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব, উদউনি ইস্তাজিবি লাকুম, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেবো, কোনো ভাইয়ের মাধ্যম আছে? উদউনি, ডাক দাও আমাকে, ইস্তাজিবি লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেবো। সূরায়ে গাফের 40 নম্বর সূরার 60 নম্বর আয়াত, গাফের সূরার নাম আর একটা আছে আল মুমিনুন, এই জন্য পেশ লাগানোর সময় আল মুমিন, 40 নম্বর সূরার 60 নম্বর আয়াত, وقال ربكم ادعوني استجب لكم, তোমাদের রব ঘোষণা করছেন, ادعوني استجب لكم, তোমরা আমাকে ডাক দাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে নিসা 4 নম্বর সূরার 110 নম্বর আয়াতে বলছেন, মাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ গাফুরুর রহিমা, মাইয়ামাল সুআন, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করলো, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপরে জুলুম করলো, অত্যাচার করলো, গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে, তাহলে আল্লাহ মাফ করবেন না পীর ছাড়া। আল্লাহ কি বলছেন শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান ইয়ামাল সুআন ওয়া যালিম নাফসাহু, যে ব্যক্তি অন্যায় করলো পাপ করেছে, আও ইয়াযলিম নাফসাহু, অথবা নিজের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অতঃপর আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল পাবে, দয়ালু পাবে। গফুরুর রহিমা খালি ক্ষমা করবেন তা না, ক্ষমাও করবেন দয়াও করবেন, ক্ষমাও করবেন দয়াও করবেন। ক্ষমা করে দিল, যাও মাফ করে দিলাম, এতে কি হবে? আল্লাহর দয়াও তো লাগবে, অনুগ্রহ লাগবে। আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে। আল্লাহ ধিক্কার দিয়ে ফেলে দিবেন না, মাফ করতে চান না, এরকম বিষয়টা না। আমরা কার কথা মানবো, আল্লাহর কথা না পীরের কথা? পীর বলল অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ মাফ করতে চান না, পীর না বললে। আর আল্লাহ বললেন যত অন্যায় করেছে গুনাহ করেছে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, অতঃপর আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চায়, তওবা করে। আল্লাহ তাআলা বলছেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে। কি পাবে? কোরআনের আয়াত বিশ্বাস হয় তো নাকি? বিশ্বাস যদি কারো না হয়, পীর যদি রক্ত মাংসে ঢুকে গিয়ে থাকে, তোমার ঘরের কোরআনটা গিয়ে খোলো, এরপরে সূরা নিসা চার নম্বর সূরার 110 নম্বর আয়াত পড়ো, এরপরে বিবেককে জিজ্ঞেস করো, কোরআন গবেষণা করো, যদি বুঝে আসে তাহলে সমস্ত পীর মুরিদি ছেড়ে দিয়ে আল্লাহর কালামের উপর ঈমান এনে তওবা করে মুসলিম হয়ে যাও। ভাইরা আমার, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, বরং ক্ষমা করার জন্যই তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, আমি বনি আদম সৃষ্টি করতে চাই, ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি আমার জমিনে খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, আতাজালু ফিহা মান ইউসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন যারা মারামারি করবে, রক্তপাত ঘটাবে? আল্লাহ কি উত্তর দিয়েছিলেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ তাআলা উত্তর দিলেন, আমি এমন জিনিস জানি যা তোমরা জানো না। তাফসিরে লেখে কি সেই বিষয়টা? সেই বিষয়টা হচ্ছে আল্লাহর নাম আছে গফফার, আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। ক্ষমা চাইলে ক্ষমা করব, এ কারণে তো গফুর হবে, আল্লাহ আগের থেকে গফুর। কিন্তু গফুর নামের বাস্তবায়ন হবে কি করে যদি ক্ষমাই না করা হয়? এই কারণে ফেরেশতারা অন্যায় করে না, ক্ষমার প্রশ্ন আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই বনি আদম গুনাহ করবে, অন্যায় করবে, পাপ করবে, এরপরে আবার আমার কাছে ক্ষমা চাবে, আমি তাদের ক্ষমা করে দিব, আমার গফফার নাম বাস্তবায়ন হবে। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মজার হাদিস, ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, লাউ লাম তাযনিবু, যদি তোমরা গুনাহ না করতে, ফেরেশতাদের মতো হয়ে যেতে, কোন অন্যায় পাপ না করতে, তাহলে লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিতেন, তোমাদেরকে নির্মূল করে দিতেন। ওয়ালাজা বিকৌমিন ইউযনিবুনা, অতঃপর তিনি এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করত, অন্যায় করবে, পাপ করবে, ফায়াস্তাগফিরুনাল্লাহ, অন্যায় করে পাপ করে তারা আল্লাহর কাছে ক্ষমা চাবে, ফায়ুগফারু, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করবেন, এরকম আরেক জাতি সৃষ্টি করতেন। মুসলিম শরীফের 7141 নম্বর হাদিস, তিরমিজির 2526 নম্বর হাদিস। সুতরাং মানুষ অন্যায় করবে, পাপ করবে, আবার তওবাও করবে, আর এই তওবার মাধ্যমেই তো আল্লাহর ক্ষমাশীল নামের বাস্তবায়ন ঘটবে। শয়তান তালাক করে, তওবা যাতে করতে না পারে সেজন্য মানুষকে বাধা দেওয়ার চেষ্টা করে, সাত রকমের প্রাচীর দাঁড় করায়। কয় রকম? একটা না পারলে আর একটা। আমার কিতাব দোয়াটা সংগ্রহ করবেন, আমি ওখানে লিখে দিয়েছি দোয়ার জন্য কি কি বাধা এই তওবার আয়াত হাদিসগুলো ওখানে দেওয়া আছে। শয়তান প্রথম চেষ্টা করে একজন মানুষকে শিরিকে লিপ্ত করানোর জন্য, কারণ শয়তান জানে শিরিক থাকা অবস্থায় যত যত রকমের ন্যাক আমল করুক কোনো ন্যাক আমল কাজে, কারণ আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরিক করা গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন না, অর্থাৎ শিরিক নিয়ে যদি কেউ মারা যায়, তওবা করার সুযোগ না পায়, অন্য গুনার বেলায় তওবা করার সুযোগ না পেলেও আল্লাহ তাআলা নিজ গুণে হয়তো ক্ষমা করে দিয়ে অথবা শাস্তি দিয়ে তাকে জান্নাত দিবেন, কিন্তু যদি শিরিকের গুনাহ নিয়ে মারা যায় তাহলে আল্লাহ ক্ষমা কোরআনে পরিষ্কার বলা আছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। কি করেছেন? জান্নাতকে হারাম করে দিয়েছেন। পীর সাহেব বলবে অসুবিধা নাই, জান্নাত তো আমরা চাই না, আমরা আল্লাহর কোলে গিয়ে থাকব, আরো সে গিয়ে থাকব। আল্লাহ তাআলা সে উত্তর দিয়েছেন না, ওয়া মাওয়াহুন নার, ওর ঠিকানা হচ্ছে জাহান্নামের আগুন। ঠিকানা কোথায়? ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার, এই শিরকে লিপ্ত এদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। অমালি জালিমিন মিন আনসার, এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, কেউ তরাইয়ে নিতে পারবে না, কেউ তোমাকে মাফ দিতে পারবে না। শিরিক করলে আল্লাহ রক্ষা করবে না, কেউ ছাড়াতে পারবে না। আল্লাহর নবী তার চাচা আবু তালেবকে ছাড়াইতে পারেন নাই, আবু তালেব শিরিক মুক্ত হতে পারে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়ে শিরিক থেকে তওবা করতে পারে নাই, যেই কারণে আল্লাহর নবীর মতো মহান সুপারিশকারীও আবু তালেবকে জাহান্নাম থেকে মুক্তি দিতে। এরপরে যদি কোন পীর বলে তরাইয়া নিবে, পার করে নিবে, দো পীর দো ডানা পকড়কে বেহেশত মে লে জায়েগা কোই হরজ নেহি, সেগুলো হয়তো আল্লাহর নবীর চেয়েও বড় বুজুর্গ, নইলে শয়তানের মুরিদ। আর আল্লাহর নবীর চেয়ে বড় ওলি হওয়ার কোন সুযোগ নেই, অবশ্যই শয়তানের মুরিদ। শয়তান এদেরকে খপ্পরে ফেলে দিয়েছে মানুষকে দিনের নামে গোমরাহ করার জন্য। ভাইয়েরা আমার, শয়তানের প্রথম অস্ত্র হচ্ছে শিরিক। একজন লোক সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, নারীবাজি করেছে, সব করেছে, বুড়ো হয়ে গেছে, এখন বউর কাছেও মূল্য নাই, ছেলে সন্তান বড় হয়ে গেছে, বিয়ে করে নাতিপুতি হয়ে গেছে, ওদের কাছেও মূল্য নাই, তওবা করে মসজিদে এসে প্রবেশ করেছে, শয়তান পাশে এসে বসলো, এই বেটা সারা জীবন অন্যায় করেছিস, পাপ করেছিস, একা একা আল্লাহকে পাবি? এইরকম একা একা ডাকলে আল্লাহকে জীবনেও পাবি না, একজন পীর ধর, ভাই আমার দম লাগবে। পীর অনুরোধ বিনয় করে আল্লাহর কাছে বললে তারপরে আল্লাহ মাফ করে, নইলে করবে না। শয়তান এই তাল দিল, লোকটা মনে করলো ঠিকই তো, এরপরে সে একজন পীর ধরল, এরপরে শয়তানের মিশন শেষ, বাকি শয়তানের যা কাজ আছে সবগুলো আঞ্জাম দিবে কে? শয়তানের কাজই হলো শিরকে ঢুকিয়ে দেওয়া। শিরকে যদি ঢুকাইতে না পারে তাহলে বেদাতে ঢুকাও, এবাদতের নামে বেদাত করাও, সবের কাজ মনে করে গুনাহ করে। একজন চোর চুরি করে, অন্যায় মনে করে, যে কোনো সময় তওবা করতে পারে, সে জানে আমি পাপি। একজন জেনাকার জেনা করে, অন্যায় মনে করে, জীবনের যে কোনো মুহূর্তে তওবা করতে পারে। একজন ডাকাত, একজন খুনি খুন করে যে কোনো মুহূর্তে তওবা করতে পারে। কিন্তু একজন বেদাতি বেদাত করে, সবের কাজ মনে করে, সে কি আর তওবা করবে? যেই লোকেরা মাজারে গিয়ে টাকা দেয়, পয়সা দেয়, চাদর দেয়, আগরবাতি মোমবাতি দেয়, তারা কি পাপের কাজ মনে করে দেয় না সবের কাজ মনে করে দেয়? সবের কাজ মনে করে দেয়, সে কি আর তওবা করবে? তাহলে হারাম কাজ করলো, চুরির চেয়েও জঘন্য কাজ করলো, কিন্তু তওবার সবের কাজ মনে করে। কবরে চাদর দেওয়া, আগরবাতি মোমবাতি দেওয়া জায়েজ না হারাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লানাল্লাহু, আল্লাহ তাআলা লানত করেছেন যারা কবরগুলোকে সেজদার স্থান বানায়, পূজার আড্ডা বানায়। মক্কা মদিনায় যান, আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত মক্কার কবরস্থান বাকিতে মহল্লায় কবর দেওয়া হচ্ছে, একটা কবর পাকা নাই। আল্লাহর নবীর স্ত্রী সেখানে শুয়ে আছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী যাকে জান্নাতের সনদ দিয়েছেন, তার কবরে আগরবাতি নাই, মোমবাতি নাই, চাদর নাই, বিল্ডিং নাই, পাকা কিছু নেই। আবার মদিনায় চলে যান, মসজিদে নববীর পাশে বিশাল কবরস্থান, আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত সেখানে কবর দেওয়া হয়, এখানে কমপক্ষে 10,000 সাহাবায়ে কেরামদের কবর আছে, ওসমানের কবর আছে, ফাতেমার কবর আছে, এখানে আছে আলীর কবর, এখানে আছে অন্যান্য সাহাবীদের কবর, নবীর স্ত্রীদের কবর, মেয়েদের কবর, একটা কবর খুঁজে বের করে যেখানে চাদর আছে কিনা, আগরবাতি মোমবাতি আছে কিনা, বিল্ডিং আছে কিনা। অহুদের প্রান্তে চলে যাও, আল্লাহর নবীর যেখানে দান শহীদ হয়েছিল ওইখানে এক বড় কবরস্থান আছে, সাইয়্যিদুস সুহাদা, খালি জান্নাতের সুসংবাদ প্রাপ্তই নয়, আল্লাহর নবী যাকে বলেছেন সমস্ত শহীদদের সরদার, হামজা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, অহুদের যুদ্ধের শহীদরা শুয়ে আছে। আল্লাহর কসম, ওখানে গিয়ে দেখো কোন একটা কবরে চাদর আছে কিনা, আগর বাতি আছে কিনা, মোমবাতি আছে কিনা, চাদর আছে কিনা, খাজা বাবা, গেদা বাবা আছে কিনা, রেন্টে বাবা আছে কিনা, কিছু আছে? কেন সাহাবিদের কবরে চাদর দেওয়ার লোক নাই সেজন্য নাকি? সাহাবিদের কবরে বিল্ডিং বানাবার লোকের অভাব সেজন্য? এই মুসলিম জাতি ভালো করে জেনে রাখো, কবরে চাদর দেওয়া যদি ভালো কাজ হতো, কবরে বিল্ডিং তৈরি করা ভালো কাজ হতো, আল্লাহর নবীর সাহাবীদের কবরে, আল্লাহর নবীর স্ত্রীদের কবরে, আল্লাহর নবীর সন্তানদের কবরে শুধু সুতার চাদর নয়, মানুষ তার কলিজা ফিরে তারা দিয়ে চাদর তৈরি করা লোক ছিল। দিচ্ছেন না কেন? আল্লাহর নবী মৃত্যুর 3 দিন আগে বলেছেন, লানাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা اتخذوا قبور انبيائهم وصالحيهم مساجد, আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন, আল্লাহর অভিশাপ দিন, কেন কি অপরাধ করেছে? اتخذوا قبور انبيائهم وصالحيهم مساجد, তারা তাদের নবীদের এবং বুজুর্গদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। لا تجعلوا قبري وثنا يعبد وامر امتر خبردار, তোমরা আমার মৃত্যুর পরে আমার কবরকে সেজদার স্থান বানাই বানা, সরাসরি নিষেধ করেছেন। কিন্তু শয়তান শিখিয়ে দিল মাজারে চাদর দেওয়া বুজুর্গের, মনে হয় যেন বুজুর্গের কবরে চাদর অভাব পড়ে গেছে। হাদিস পড়ুন, কবরওয়ালা যদি সত্যিকার আল্লাহওয়ালা হয়ে থাকে, কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, প্রশ্ন উত্তর ঠিক দিয়েছে, আনসাদাকা আব্দি, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, ফাফরিসুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাতি আফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, ও আমার ফেরেশতারা আমার এই বান্দার কবরে জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সঙ্গে কবরটার সঙ্গ করে দাও, জান্নাতের নেয়ামতে পরিপূর্ণ হয়ে যায়, তোমার টাকা পয়সা আগরবাতি মোমবাতি দরকার নাই, তোমার ফরমালিন দেওয়া ফলের দরকার নাই। ভাইয়েরা আমার, এমনি ভাবে শয়তান এই মুসলিম জাতিকে লিপ্ত করেছে। রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআন শিক্ষা করে কোরআনের রাজ কায়েম করো, এটা না, বরং খতম পড়াও। আপনারা দেখবেন কেউ আছে বাবার মৃত্যুবার্ষিকী, কেউ আছে মানুষ মারা গেলে তিন দিন মিলাপ, চল্লিশা মিলাপ, মৃত্যুবার্ষিকী, এই খতম পড়ায় পয়সা দিয়ে আমার ভাইয়েরা ফতোয়ায়ে শামী, হানাফি মাযহাবের কিতাব, তাফসিরে মারিফুল কিরা কোরআন, হানাফি মাযহাবের কিতাব, ইসলামিক ফাউন্ডেশন ছেপেছে সুরায়ে বাকারার ৪১ নম্বর আয়াতে তাফসির খুলে দেখো, পরিষ্কার লেখা আছে মৃত্যু ব্যক্তির ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়া সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। এরপরে লিখেছে, বস্তুত পারিশ্রমিকের বিনিময়ে যে কোরআন পড়েছে সে নিজেই কোনো সওয়াব পাচ্ছে না, তাহলে সে মৃত্যু ব্যক্তির অরিদ্রের উপরে কি পৌঁছাবে? পরিষ্কার হয়ে গেল, সব ওলামাদের একমত, পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়াও হারাম, পড়ানো হারাম। সেইটাকে ঘুরাইয়া ফিরাইয়া দুমরাইয়া মুচড়াইয়া হাদিয়ার নামে, হাদিয়া পারলে দাও এমনি দাও, কোরআন খতম না পড়ুক দেখি কয়জন হাদিয়া দেয়। আল্লাহর দিন কিনে তামাশা করা হচ্ছে, মজাক করা হচ্ছে। শয়তান এটাই শিখিয়ে দিচ্ছে যে শিরিকে লিপ্ত না করলে তারপরে কি করো, নামাজের মাধ্যমে কি সুন্দর একটা ইবাদত করলো, এই নামাজটা যদি নষ্ট করা যায় সেজন্য নামাজের পরে মুনাজাত নামক এক বিদআত তৈরি করে দিল। সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করো, অসুবিধা কি? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখতে পাচ্ছ। আল্লাহর নবীর উযু, আল্লাহর নবীর গোসল, আল্লাহর নবীর তাকবীরে তাহরিমে শুরু করে সালাম পর্যন্ত, এরপরে সালামের পরে কি কি দোয়া পড়তেন, সবগুলো হাদিসে লেখা আছে। আল্লাহর নবী যদি সাহাবায়ে কেরামদের নিয়ে একটা মুনাজাত করতেন তা হাদিসে উল্লেখ থাকতো কিনা? কিন্তু হাদিসে উল্লেখ আছে কোথাও? হাদিসে আছে, আল্লাহর নবী বলেছেন সালাম ফিরানোর পরে একবার বল আল্লাহু আকবার, তিনবার বল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর বল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এরকম অসংখ্য দোয়া আছে। আমার দোয়ার কিতাবের মধ্যে কিতাবের দোয়া লিখেছি, আমি তার মধ্যে দিয়েছি সব কি কি দোয়া আছে। ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার, সাইয়্যিদুল ইসতিগফার, আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক, এতগুলো দোয়া আল্লাহর নবী শিখালেন ফরজ সালাতের পরে করো। সব সুন্নাগুলোকে বাতিল করার জন্য শয়তান একটা বিদআত তৈরি করে দিয়েছে সম্মিলিত মুনাজাত। এটা কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহর নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, বর্তমানেও মক্কা মদিনা সহ কোন আরব দেশে করা হয় না। অসুবিধা কি? একদল মানুষ বলবে অসুবিধা কি দোয়ার আদব হাত তুলে করা? আমি বলি ঠিক আছে, পায়খানায় ঢোকার সময় দোয়া আছে, অতএব দোয়ার আদব হাত তুলে করা পায়খানায় ঢোকার আগে আল্লাহুম্মা আমিন সম্মিলিত মুনাজাত দাও। টঙ্গীর ইজতেমায় যখন এক এক বাথরুমে লাইন পড়ে যায়, ওখানে দোয়ার আদব হাত তুলে বা আল্লাহুম্মা আমিন হাত তুলে মুনাজাত করো, আখেরি মুনাজাত করো বের হওয়ার পরে। বের হওয়ার পরে আবার দোয়া আছে না? পায়খানার থেকে বের হওয়ার পরে দোয়া আছে, বের হওয়ার সময় কয়েকজন মিলে একটা আখেরি মুনাজাত দাও আধা ঘন্টা লম্বা। কি বিদআত চালু করেছে! আখেরি মুনাজাত শব্দ কোনো হাদিসও নাই, মানুষ তৈরি করেছে। এদেশের ফাসেক ফুজ্জার জালেম মুরতাদ নাস্তিক সবগুলো গিয়ে ওই দিন মুনাজাত করার জন্য পাগল হয়ে যায়। আমাদেরকে সঠিক দিন বুঝতে হবে, কে কি বলল, কোন দিকে লোক ভারী, এটা দিয়ে যাচাই করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, পদচ্যুত হবে না, গোমরা হবে না, ততক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে শক্তভাবে ধারণ করবে। সেই দুটো জিনিস হচ্ছে কিতাব আল্লাহি ওয়া সুন্নাত নবিহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটা হচ্ছে নবীর সুন্নাহ সহিহ হাদিস। কয়টা ধরতে বলেছেন? নাপিত ধরতে বলেছেন, বড় বড় বুজুর্গ ধরতে বলেছেন, লক্ষ লক্ষ লোক কোন জায়গায় তা দেখতে বলেছেন। ভাইয়েরা আমার, শয়তানের দ্বিতীয় অস্ত্র বেদাতি লিপ্ত করে দেওয়া, এরকম আরো বেদাত আছে অনেক, তাবিজ কবজ শিরিক আর বেদাত দুইটাই আছে, মিলাদের বেদাত। এতেও যদি কাজ না হয় তাহলে তিন নাম্বার কাজ হচ্ছে গুনাহে লিপ্ত করে দেওয়া। গুনাহে লিপ্ত করতে না পারলে, তাবিরা গুনাহে লিপ্ত করতে না পারলে সগিরা গুনাহ করায়, ছোট্ট গুনাহ এই বুঝ দিয়ে গুনাহ করায়, তাতেও যদি কাজ না হয় তাহলে দুনিয়ার বৈধ কাজগুলো বেশি করে করায়, ব্যবসা বাণিজ্যের চাপ বেশি দেয়, লাভ বেশি হয়। দেখবেন নামাজের টাইমে দোকানে ক্রেতা কেমনে আসে, শয়তান সব দাবড়াইয়ে নিয়ে আসে, এটা শয়তানের করে হাদিসে বলা আছে পরিষ্কার। দুনিয়াবী কাজটাকে বৈধ কাজ বেশি করে দেওয়া, অবৈধ কিছু না, বৈধ কাজগুলোই বেশি করে এমনভাবে তাকে চাপাই দিবে আর সে থেকে কাজ করতে পারবে না, সালাতে হাজির হতে পারবে না, ন্যাক আমল করতে পারবে না, এটা শয়তানের একটা কৌশল। এটাও যদি না পারে তাহলে বেশি ফজিলতের কাজ বাদ দিয়ে কম ফজিলতের কাজগুলোকে বেশি ফজিলত বয়ন করবে। দেখেন না এমনে কত রকম জাল হাদিস তৈরি করে ফজিলত বয়ন করে, 29,05,10,313 নম্বর সওয়াব, কত রকমের জাল হাদিস তৈরি করেছে। অথচ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা আকিমুদ্দিন, আল্লাহর রাস্তায় শহীদ হলে কি মর্যাদা, আল্লাহর নবী তা বলেন নাই, সেইগুলো তাদের আলোচনায় কোনো স্থান পায় না, শহীদদের মর্যাদা তাদের আলোচনায় নেই। অথচ কোরআনে আছে, হাদিসে আছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় নিহত হয় তোমরা ওদেরকে মৃত্যু বলো না, বালা হাইয়াউন, তারা জীবিত আছে, কত ফজিলত। আল্লাহর নবী বলেছেন শহীদদের রক্ত মাটিতে পড়ার আগে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, এই ফজিলত তাদের আলোচনায় নেই। কম ফজিলতের জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয় বেশি ফজিলতের কাজগুলো যে করতে না পারে, এটাও শয়তানের কৌশল। এতেও যদি কাজ না হয় তাহলে এবারে পথ ভ্রষ্ট করার জন্য দিন শয়তানদেরকে আর মানুষ শয়তানদেরকে পিছনে লাগিয়ে দেয়। দেখবেন যে একদল মানুষ লেগে যায়, এই লোকগুলোর পিছনে লেগে যায়, শত্রুতা করে, আপনাদের পিছনে লেগে যাবে, আপনাদের দাওয়াত হকভাবে চলছে কিনা এটা বোঝা যাবে তখন যখন দেখবেন একদল মানুষ, অল্প সংখ্যক মানুষ হকের পক্ষে সাড়া দিচ্ছে আর বেশিরভাগ লোক আপনার বিরুদ্ধে যাচ্ছে, বুঝতে হবে আপনি কিসের উপর আছেন, হকের উপর আছেন। আর যদি সবাই আপনাকে বাহবা দেয় হারদিল আজিজ, বুঝতে হবে হয়তো আপনি মুনাফিক, আর নইলে আল্লাহর নবীর কাজের সঙ্গে আপনার কাজের কোনো, আল্লাহর নবী যেদিন ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, সেদিন আবু জাহেল আবু লাহাবের বিপক্ষে চলে গেছে, মক্কার নেতারা বিরুদ্ধে চলে গেছে, বোঝা গেল যেখানেই সঠিকভাবে তাওহীদের সাদা, তাওহীদের আওয়াজ বুলন্দ হবে সেখানে একদল লোক আবু জাহেল আবু লাহাবের মতো প্রাণ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, আর একদিকে আর এক দল যুবক আলী এবং ওসমানের মতো দাঁড়িয়ে যাবে। আপনারা তার প্রমাণ, এখানে আসার জন্য কাউকে গাড়ি ভাড়া দেওয়া হয় নাই, দূর দরাজ থেকে গাড়ি ভাড়া দিয়ে এসেছেন, তার মানে হচ্ছে এই মারকাজুল উলামা ইসলামিয়া থেকে যেদিন থেকে তাওহীদের আওয়াজ বুলন্দ হয়েছে একদিকে একদল মানুষ বিরুদ্ধে লেগেছে, পীর ফকির নাস্তিক মুরতাদ গণতন্ত্রী সমাজতন্ত্রী ধর্মনিরপেক্ষ সবগুলো ঐক্যবদ্ধ ভাবে যেমন বিরুদ্ধে লেগেছে ঠিক তেমনি ভাবে আপনাদের মতো একদল যুবককে আল্লাহ তাআলা আমার কাছে পাঠিয়ে দিয়েছে। এটাই হকের নিয়ম, হকের পক্ষে লোক থাকবে বিপক্ষেও লোক থাকবে। আমার ভাইয়েরা সেজন্য আপনাদেরকে বলছি আজকে আলোচনা ছিল তওবা, রমজানের শেষ দিক, তওবা করি, ইস্তিগফার করি, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।